ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله عليه وعلى آله وأصحابه وأمته أجمعين. أما بعد، وقد قال الله تبارك وتعالى: ولقد كلمنا بني آدم. وقال الله تبارك وتعالى: قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى الله وإلى رسوله فهجرته إلى الله وإلى رسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. وقال صلى الله عليه وسلم: إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين. أو كما قال صلى الله عليه وسلم. میرے بھائیوں اور دوستوں اور بزرگوں، ہم سب کو اللہ تعالی نے انسان بنایا ہے، اور انسان کو اللہ نے اتنا قیمتی بنایا ہے کہ ایک انسان اللہ کے نزدیک ساتوں زمین آسمان سے زیادہ قیمتی ہے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد، قابل احترام دوست اور بزرگ، উনি বলেন যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে মানুষ বানাইছেন, আর বলেন যে এক একটা মানুষ আল্লাহর দরবারে সাত আসমান ও জমিনের চেয়ে বেশি দামি। হর মুসলমান বাইতুল্লাহ সে আল্লাহ কে নজদীক আফজল হ্যায়। আর বলেন যে প্রত্যেক মুসলমান, প্রত্যেকটা মুসলমান আল্লাহর দরবারে বাইতুল্লাহর চেয়েও বেশি দামি। জব তক এক মুসলমান বাকি রহেগা আল্লাহ জমিন আসমান কো বাকি রাখেঙ্গে। বলেন যে যদিন একজন মুসলমানও দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে বাকি রাখবেন। جب سارے قسم کے انسان ہوں گے لیکن کوئی اللہ کا نام لینے والا نہیں ہوگا، اللہ اس زمین آسمان کو ختم فرما دے۔ تو بولیں گے دوستو، یہ دن دنیا سے مانوش تو بہت ہی تھک گئے کن تو زمین اوپرے ایک جن اور ایرکم تھک گئے نا جے اللہ بول دے، اللہ بولنے والا ایک جن جو ہم تھک گئے نا تو ہم اللہ پاک رب العالمین سات آسمان زمین کے دھمس کر دے۔ انسان ایک جاندار مخلوق بھی ہے۔ বলেন যে দুষ্ট মানুষ এটা একটা জানদার প্রাণী, প্রাণীও জানদার হোনে কি ওজা সে কুছ কাম ইনসান কো এসে করনে পড়তে হ্যায় জো জানওয়ার ভি করতে হ্যায়। বলেন যে দুষ্ট যেহেতু মানুষ একটা জানদার, এই জন্য মানুষের এইরকম কিছু কাম করতে হয় যেগুলো অন্যান্য প্রাণীরাও করে। হর জানদার উঠতা হ্যায় উঠকর আপনে বদন কি সফাই কা খেয়াল করতা। বলেন যে প্রত্যেক এইরকম প্রাণী যখন উঠে সে সকালে বা এই যে যখন উঠে সে তো সে তার পরিষ্কার পরিচ্ছন্নতার ফিকির করে। তো ইনসান যখন উঠতা হ্যায় আপনি নিন্দ সে আপনা মুড হোতা হ্যায় আপনে কপড়ে নয়ে সাফ পহনতা হ্যায় اور اپنے کنگھی کرتا ہے، یہ سارے کام انسان کرتے ہیں، لیکن یہ کوئی انسان کی خصوصیت نہیں ہے۔ انسان بھی ان کاموں کو کرتے ہیں، جانور بھی ان کاموں کو کرتے ہیں۔ بولیں گے دوستو، مانس جہاں گھومتے کے اٹھے جاگرت ہوئے تو ہاں سے پیر منہ پرشکر کرے، কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে এমনি মাথার মধ্যে তার ছিরুনি ব্যবহার করে, তো বলেন যে এটার মধ্যে মানুষের কোনো বিশেষত্ব নেই, কারণ এগুলো মানুষ ছাড়া অন্যান্য জানোয়াররাও সেই কাম করে। দিল্লি উঠতে হয় সৌকর আপনি হাত কো আপনার থুক লাগা কর আপনি মুখ কো সাফ করতে। বলেন যে বিড়াল শোয়াতে থাকে, শোয়ার থেকে যখন বিড়াল জাগ্রত হয় তখন সেই বিড়ালের মুখের থুক তার হাতের মধ্যে লাগে, তার মুখকে সে পরিষ্কার করে। মুরগি কে যা পেট ভর যাতা হ্যাঁ জিসমকে পলো কো ফুলা কর চোর সে আপনি জিসমকে সফাই করতে। বলেন যে মুরগি যখন খানা খাইয়ে শেষ করলো তখন মুরগি তার শরীরের পরগুলোকে বড় করে এবং তার চুর দিয়া তার পরগুলো সবকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। কিছু খেত মে পানি খড়া হো উসমে চিড়িয়া আর ম্যানা এসে পরিন্দে আকর বেঠেঙ্গে আপনি পরো কো ফেলায়েঙ্গে আপনি পরো কে উপর জসম পর পানি ডালেঙ্গে ও ভি আপনি গোসল কা ইন্তজাম কর লেতে। বলেন যে দুস্থ কোনো জমিনের বা কোথাও জায়গাতে পানি যদি থাকে আবদ্ধ থাকে তো সেইখানের মধ্যে চড়ুই পাখি যায় অন্যান্য ময়না পাখি যায় যাইয়া তারা সেই পানির মধ্যে পড়ে এবং তারা সেইখানের মধ্যে গোসল করে, বলছে তাদের শরীরকে তারা সেখানে পরিষ্কার করে গোসলের ব্যবস্থা করে নেয়। তো এই তো ইনসান কা কমাল নেই হ্যায় ইনসান মে ভি ইয়ে জজ্বা হ্যায় জানোরো মে ভি ইয়ে জজ্বা হ্যায়। বলে যে দুস্থ এদের মধ্যে মানুষের কোন বুজুর্গ আর কামাল নাই, কারণ এগুলা যেরকম মানুষের মধ্যে পাওয়া যায় মানুষ তারা অন্যান্য মখলুক জানোয়ার তাদের মধ্যে সেটা পাওয়া যায়। ঘর মে মা বাপ আপনি বচ্চোকে সাথ ও গুজারা করতে। বলেন যে ঘরের মধ্যে মা বাপ তাদের বাচ্চাদের সাথে তাদের জিন্দগি চালায় বাস করে। তব ইনসান জেসে মকান বানাতা হ্যায় সারে জানোয়ার ভি আপনা মকান বানাতে হ্যায়। বলেন যে দুস্থ মানুষ বসবাসের জন্য যেরকম ঘর বানায় অন্যান্য জানোয়াররাও সেই রকম তাদের বসবাসের জন্য ঘর বানায়। ইনসান আগর তহখানা বানাকে রহতা হ্যায় তো লাখো জানোয়ার এসে হ্যায় জো জমিন মে আপনে রহনে কি জগহ বানাকর রহতে হ্যায়। যেরকম মানুষে একটা কামরা বানাইলো বানাইয়া সেটার মধ্যে সে থাকার ব্যবস্থা করে, ঠিক হাজারো লাখো জানোয়ার আছে যেগুলো জমিনের মধ্যে তার থাকার জন্য এরকম একটা ব্যবস্থা করে নেই। ইনসান উঁচা মকান বানাতা হ্যায় এক পরিন্দা এসা হতা হ্যায় জঙ্গল কা জো নিচা মকান নেই বানাতা উঁচা বানাতা হ্যায়। বলে যে দুস্থ মানুষে উঁচু বিল্ডিং বানায় থাকার জন্য সে পছন্দ করে যে উঁচু বিল্ডিং হোক আমি সেখানে বাস করবো। বলেন জঙ্গলের মধ্যে এরকম পাখি আছে যেগুলো এরকম সবচেয়ে উঁচা জায়গার মধ্যে তার বাসা বানায়। ও পরিন্দা উস জঙ্গল মে সবসে উঁচা দরখ তলাশ করতা হ্যায় সবসে উঁচে দরখ কে সবসে উঁচি শাখ পর যাকর আপনা ঘোঁসলা বানাতা হ্যায়। আগর ইনসান মে ইয়ে জজ্বা হ্যায় কি মেরা মকান বহুত উঁচা হো কি জানোয়ারো মে ভি জজ্বা মৌজুদ হ্যায়। তো বলেন যে ভাই এক পাখি আছে যেটা জঙ্গলের মধ্যে সে সবচেয়ে উঁচু গাছকে তলাশ করে এবং উঁচু গাছের সবচেয়ে উঁচু ডাল যেটা হয় শাখা যেটা হয় সেটার মধ্যে সে তার বাসাকে বানায়। তো বলেন যে দুস্থ এই জজ্বা যে উঁচু বিল্ডিং বানানোর জজ্বা যদি মানুষের মধ্যে পাওয়া যায় তো বলেন যে সেটা তো জানোয়ারের মধ্যেও আছে তাদের মধ্যেও পাওয়া যায়। আগর ইনসান অজীব ও গরিব মকান বানাতা হ্যায় এক পরিন্দা এসা হ্যায় জিসকা উর্দু মে নাম দিয়া। তো বলেন যে দুস্থ দুনিয়াতে মানুষে একটা আজীব সুন্দর একবারে খুবসুরত সুন্দর একটা ঘর বানায়, তো বলেন যে একটা পাখি আছে জঙ্গলের মধ্যে যেটা আমরা বলি বাবুর পাখি, বলেন যে সেও এরকম ভাবে তার ঘরকে বানাইবার জন্য সুন্দর ঘরকে সেও বানায়। আমতে পরিন্দকে ঘোষ নে আত্মা মুখ খোলা হতা হ্যাঁ টোকরি কি শকল মে হতে। বলেন যে দুস্থ স্বাভাবিক পাখিদের বাসা যে বানায় তারা উপর দিকটা খোলা থাকে আসমানের দিকটা আর নিচ দিক দিয়ে একটা টুকরির মতো বাসা বানায় এটার মধ্যে তারা থাকে। বিয়া পরিন্দা আপনা ঘোষণা টহনি সে লটকা হুয়া বানাতা। কিন্তু বলেন যে বাবুর পাখি যে হয় সে কি করে, বলেন যে সে তো গাছের ডালের সাথে লটকাইয়া বাসা বানায়। নিচে উপর সে পতলা হতা হ্যাঁ নিচে সে মোটা হতা। থাকে, নিচে আইসা তার বাসা রয়েছে লটকাইয়া বড় করে নি। মখলুতি শকল কা উসকা ঘোসলা হোতা, বলে যে এইরকম ভাবে সুন্দর লটকানো একটা ঘর তার বাসা বনে। আর উসমে নিচে ওই দরওয়াজা ভি ছোড়তা হ্যায়, আর বলে যে এরপরে সে তার নিজ দিক দিয়ে তার ঘরের দরওয়াজা দেয়, দরজা নিজ দিক দিয়ে বানায়। যাহা দরওয়াজা ওয়া শেড ভি বানা রেতা, আর বলে যে দরজা যেখানে সে বানায় তার সামনে একটা শেড লাগায়ছে। আর রাত কো অন্ধেরা হয়ে যাতা হ্যায় জুগনু কো পকড় কে নাকর আপনে ঘোসলে কে তিনকো মে ফসা দেতা হ্যায়, আপনি ঘর মে বিজলি কাজ ইন্তজাম কর দেবেন। ওই পাখি রাত্র যখন হয়ে যায় অন্ধকার হয় তো সে বাইর হয়ে যায় আর ঝিনুক পোকাকে ধরে ধরে নিয়ে আসে, এসে তার বাসার ভিতরে যে বাসা বানাইল এরকম তিনকা দিয়ে তার মধ্যে ঢুকাই দেয়, আর বলেন যে সেটা সারা রাত্র সেখানে আলো দিতে থাকে। তো বলেন যে সেই পাখি তার ঘরের ভিতরে আলোর ব্যবস্থা সে করতে থাকে, এসা ঘোষণা বানাতে হ্যাঁ জব বারিশ জোরদার হো ভি বারিশ অন্দর নাই যা সকতি উসকে বচ্চোকে তঙ্গ নাই কর সকতি। বলে যে সে এত মজবুত ঘর বানায় যে যত জোরেই বৃষ্টি আসুক না কেন তার ঘরের ভিতরে পৌঁছে না, তার বাচ্চাদেরকে বৃষ্টির পানি কষ্ট দিতে পারে। এসে ইনসান চাতা হ্যায় মেরা মকান বনে, মেরি বিবি বচ্চে মেরে সাথ রহে। বলে যে এইভাবে মন চায় যে আমার একটা ঘর হোক আর আমার বিবি বাচ্চা আমারই সঙ্গে থাকুক। তো ইয়ে তো ইনসান কা কমাল নেই হ্যায়, জানোরো মে ভি ইয়ে বাত পাই জাতি। বলে যে দোস্ত এটা মানুষের কোন সম্মানের ব্যাপার নয়, সম্মানের কথা নয়। বলে যে এই সমস্ত জিনিস তো জানোয়ারের মতোই কথাটা পাওয়া যায়। তুরাতে চিড়িয়া আর চিড়া মিল করে ঘর মে ঘোসলা বানাতে হ্যায়, বচ্চে উনকে হো যাতে হ্যায়, যাকর দানা দুনকা আর আপনে বচ্চোকে খেলাতে হ্যায়, পেদা হোনে সে লেকর পাল পোষ আর জওয়ান কর দেনে তক কা সারা ওর চিড়িয়া আর চিড়া আপনে বচ্চো পে খরচ করতে। তো বলে যে দোস্ত বিবি বাচ্চা নিয়ে মানুষ থাকা যে পছন্দ করে এদেরকে পালে, তো বলে যে চড়ুই পাখি আছে তাদের যখন বাচ্চা হয় তখন তারা বাচ্চা দিল, তো বলে যে চড়ুই পাখিরা বাহির হয়ে যায়, দুজন বাহির হয়ে যাইয়া তারা দানা এগুলা খাইল, খাইয়া না তাদের ভিতর থেকে বাহির করে তাদের বাচ্চারে বাড়লো। বলে যে শুরুর থেকে পাইলা জোয়ান হওয়া পর্যন্ত এই দুই চড়ুই পাখি তাদের বাচ্চাদেরকে পালতে থাকে, বাচ্চাদের সঙ্গে তারা থাকে। আগে ইনসান জখিরা আন্দোজি করতা হ্যায়, তো বলে যে দোস্ত মানুষের মালকে জমা করে, বলে বিভিন্ন জিনিসকে জমা করে রাখে, তো বলে যে এটা মানুষের কোন বিশেষত্ব নাই। বলে যে এর চেয়ে তো বেশি জমা করে এই যে পিপীলিকা আছে তারা আরো এর চেয়ে বেশি খাদ্য ইত্যাদি তারা জমা করে রাখে। ये जज्बा भी है कि मैं इस घर का सबसे बड़ा। আর বলে যে মানুষের মধ্যে আরেকটা হাইওয়ানি জজ্বা আছে যেটা সেটা কি বলে যে ঘরের মধ্যে আমি সবচেয়ে বড় হয়ে থাকবো। এক মুরগা ঘর মে হ্যায় দস মুরগিয়া হ্যায় সব কাম অমন অমান সে চল রহা হ্যায়। বলে যে একটা ঘরের মধ্যে একটা মুরগা আছে আর সেই ঘরে দশটা মুরগি আছে, তো বলে যে সবের কাম আরামের সাথে আমানের সাথে চলতেছিল। ঘর কা মালিক গিয়া আর এক আর নয়া মুরগা লেকর ঘর মে আয়া, আর নয় মুরগে কে আনে পর পুরানে মুরগে নয় মুরগে মে লড়াই হোগি। বলে যে দোস্ত এখন ওই ঘরের মালিক করলো কি বাজারে যাইয়া আর একটা নতুন মুরগা কিনে নিয়ে আসলো। বলেন যেই ঘরের মধ্যে নতুন মুরগা এসে ঢুকলো এমনি ওই আগের ঘরে যে মুরগা ছিল দুটোটার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার দোনো কে লড়াই হোগি, চোট মারতে এক দূসরে কো আপনি পঞ্জে কে নাখুন মারতে হ্যাঁ, এক নাখুন উপর ভি হতা হ্যায় টখনে সে উসকো ভি মারনে মে আগলে কো জখমি করনে কে লিয়ে ইস্তেমাল করতে হ্যায়। বলে যে দোস্ত দুটোটা একটা আরেকটার সাথে যুদ্ধ করতে থাকে লড়াই করে, বলে যে ঠোঁট দিয়েও মারতে থাকে পায়ের নখ গুলা দিয়েও মারতে থাকে, এমনি যে তার পায়ের উপরে দিক দিয়ে আরেকটা নখ থাকে পিছন দিক দিয়ে, বলে যে সেটা দিয়েও তার ওই মুরগাকে জখম করবার চেষ্টা করে আহত করার চেষ্টা করতে থাকে। তো جب دونوں کی لڑائی ہوگی ایک مرغا جیت جائے گا دوسرا مرغا ہار جائے گا বলে যে যখন যুদ্ধ হয় তারা আপসের মধ্যে লড়াই করে তো একটা জিতিয়ে যায় আর একটা হারিয়ে যায়। হারনে ওয়ালা মুর্গা আপনি গর্দন নিচে রাখেগা। এখন যে মুর্গা হারিয়ে গেল বলে যে সেটা সর্বদা তার মাথা মত ঘুরে ঘুরে চলতে হবে। আর জিতনে ওয়ালে মুর্গে কে করিব ভি নেই যায়েগা। আর যে মুর্গা জিতলো তার কাছেও সে যাইতে পারবে না। আর উসকে আগে সে কোই চিজ উঠাকর খায়েগা নেহি। আর বলে যে ওই যে মুর্গা জিতে গেল তার সামনে থেকে কোন জিনিস উঠাই যাও সে খাইতে আর পারবে না। তো ঘর থেকে ইন দোনোঁ কি লড়াই ইস পর হুই কি ইস ঘর কা বড়া মুর্গা কৌন থা। বলে যে আসল কথা হইল যে এই এখানে যে যুদ্ধটা হইল লড়াইটা হইল দুইজনের মধ্যে দুনো মুর্গার মধ্যে এই কথার উপরে যে এই ঘরের মধ্যে বড় মুর্গা কে সে বড় হয়ে থাকবে এইটার উপরেই এই লড়াইটা হইল। এই দোনো মুর্গো কি লড়াই খানে পর নেই হ্যাঁ খানা তো মুরগিয়ো কে মালিক কে পাশ ইতনা হবো কো খেলা সকতা বলে যারা যে আপসে লড়াইটা করলো এটা খানার জন্য না কারণ মুরগির মালিক যে মুরগার মালিক তার কাছে তো 100 মুরগার খাদ্য আছে সেই খানার জন্য লড়াই হয় না। লড়াই ইন দোনো মুরগো কি ইসবাত পর ভি নাহি হ্যায় কি রহনে কি জগা কম হ্যায়। বলেন যে এদের যে আপসে লড়াইটা হইলো এটা থাকার জন্য না বলে যে 100 মুরগা থাকতে পারবে এই ঘরের মধ্যে এতটুকু জায়গা তার মালিকের কাছে আছে। দোনো মুরগোকে লড়াই এস বাত পর হ্যায় কি ইস ঘর কা বড়া মুরগা কৌন থা। বলেন যে আপসের মধ্যে শুধু যুদ্ধটা এই জন্যই হইলো যে এই ঘরের মধ্যে মানুষ বুঝতে পারে যে এই ঘরের মধ্যে বড় মুরগা কে কে বড় হয়ে থাকবে এদের জন্যই শুধু এই লড়াইটা হইলো। জেসে ইলেকশন কে জমানে মে ইনসান ইনসান কে সাথ করতে বলেন যে এরকম ইলেকশনের সময় যখন ইলেকশনের ভোটের সময় আসে তো যে এরকম মানুষ একজনের সাথে অন্যজনের যে ব্যবহার করে ইলেকশন কে জমানে মে আল্লাহ কা আযাব বাড় কর আ সকতা। বলেন যে ইলেকশন ভোটের সময় ভোটের জমানায় বলেন যে আল্লাহর আযাব বেশি হয়ে আসতে পারে। ইতনি বেকরামি মুসলমান কি ইলেকশন কে জমানে মে হোতি আর কিসি জমানে মে নেই। বলে যে দোস্ত ভোট আসলে ভোটের সময় যত মুসলমানকে বেইজ্জত করা হয় আর বেকরামি করা হয় আর কোন সময় মুসলমানকে এরকম ভাবে অপমান আর বেইজ্জত করা হয়। এক ভোট নেই দিয়া তো থানে মে যাকে মুসলমান কো গ্রেফতার করবা দিয়া। বলে যে একটা ভোট দিল না তারে এই জন্য থানায় দিয়া তাকে অ্যারেস্ট করাই দিল। তো মুসলমান মুসলমান কি বেগরামি সবসে জাদা ইলেকশন কে জমানে মে করতা হ্যায় ইস ওজহ সে ইলেকশন কে জমানে মে আল্লাহ কে আযাব কে আনে কা বড়া জবরদস্ত খতরা বন জাতা হ্যায়। বলে যে দোস্ত এই জন্য বলে যে যখন ভোটের সময় আসে তো সবচেয়ে মুসলমান কে বেশি অপমান করা হয় আর এই মুসলমান কে বেইজ্জত করার কারণে আল্লাহর বড় আযাব আসার বহুতই ভয় থাকে। তো ইয়ে जो इंसान इन्हीं कामों में अपनी सारी जिंदगी गुजार दे मकान बनाने में कपड़े नए खरीदने में किस्म को साफ सुथरा रखने में और रोजी तलाश करने में मकान बनाने में इन्हीं चीजों में जो जानवर भी करते हैं इंसान भी करते हैं इन्हीं कामों में जो अपनी जिंदगी गुजार कर इस दुनिया से चला जाएगा उसके बारे में अल्लाह ने फरमाया है कल अनाम बल हो मगन ये सारे के सारे जानवरों की तरह से है बल्कि जानवरों से भी ज्यादा गए गुजरे हैं। तो बोले जे मानुष दुनिया से शुद्ध परिष्कार परिच्छन्नतार उपरे तार जिंदगी के काटाई दिल अथवा नतून कपड़ भलो कपड़ परिधान करार मध्य अथवा तार जिंदगी शुद्ध बाड़ी बाड़ानों मध्य एमनि भाव खाना पिनार और कमाइर मध्य तार जिंदगी पूरा शेष करलो। তো বলে যে দোস্ত এই সমস্ত কামের মধ্যে না হয়তো ঘর বানানি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলা আর এমনি ভাবে বাড়ি বানানো আর কামাইয়ের পিছনে যার জিন্দিগিটা শেষ করে আখেরাতে চলে যাবে এই জিন্দিগিকে ত্যাগ করবে আর আখেরাতে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন যে ওনারা হলে জানোয়ার উলাই চাকালা না বলে যে ওনারা জানোয়ার বলতে জানোয়ার না এর চেয়েও বেশি খারাপ। इलाके में कोई जलजला या बरसात का पानी ज्यादा आ गया या और कोई आफत आई और उसमें हजारों लाखों इंसान मर जाते हैं। তো বলেন যে দোস্ত কোন এলাকায় বা কোন দেশে হঠাৎ করে ভূমিকম্প আসলো বা এরকম আর কোন মুসিবত আসলো, তো সেখানের মধ্যে হাজারো লাখো মানুষ হঠাৎ করে মরে গেল। লাখো ইনসানো কা মর জানা আল্লাহ কে নজদীক কোই নুকসান কি বাত নাহি হ্যায়, ক্যোকি আল্লাহ কে নজদীক ইয়ে সারে ইনসান জানোরো জেসে। তো বলে যে দোস্ত এই যে এখানে লাখো হাজারো লাখো ইনসান মানুষ মারা গেল, বলে যে এটা আল্লাহ পাকের জন্য কোন নুকসান আর ক্ষতি নয়, কারণ বলে যে আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষ জানোয়ারের মতো ছিল আর জানোয়ার ধ্বংস হয়ে গেল। আগর কিছু জলজলে কে আনে সে 5,000 সাপ মর যায়, 10,000 ভেড়িয়ে মর যায়, এই 5,000-10,000 কা মরনা হমারে নজদীক নুকসান শুমার নহীন হোতা। তো বলে যে দোস্ত যদি কোথাও ভূমিকম্প বা বন্যা আসলো আর 5,000 সাপ মরিয়া গেল আর 10,000 দুটো বাঘ মারা গেল, চিতাবাঘ মরিয়া গেল, তো বলে যে দোস্ত এটাকে কি দুনিয়াতে কেউ ক্ষতির কারণ মনে করে? আমাদের কাছে সেটা কোনো ক্ষতি বলে গণ্য হয় না। সৈলাব কে আনে সে জলজলে কে আনে সে 10,000 ঘর গির যায় ও আল্লাহ কে নজদীক নুকসান শুমার নেই হতে, জেসে ইনসানো কে নজদীক বারিশ আই উসকি বজা সে 10,000 ঘৌসলে জানোরো কে গির যায় ও নুকসান শুমার নেই হতা। জো ইনসান জানোরো জেসে হে উনকে আগর 10,000-20,000 মকান গির যায় তো আল্লাহ কে নজদীক ও নুকসান শুমার নেই হতা। বলে যে দোস্ত কোথাও বন্যা আসলো অথবা ভূমিকম্প আসলো আর সেইখানে 10,000 বাড়ি বা ঘর ধ্বংস হয়ে গেল, তো বলেন যে সেইটা আল্লাহর দরবারে কোন ক্ষতি, আল্লাহর দরবারে সেটা কোন নুকসানের কারণ নাই, এই জন্য যে এই ঘরগুলোতে যারা বাস করত তারা তো জানোয়ার ছিল, জানোয়ারের ঘর ধ্বংস হয়ে গেছে। যেরকম আমাদের সামনে একবারে প্রচন্ড বৃষ্টি আসলো বা বন্যা আসলো, 10,000 পাখির বাসা ধ্বংস হয়ে গেল, এটাকে দুনিয়ার মানুষ তাদের জন্য ক্ষতির কারণ মনে করে না। ঠিক এমনি ভাবে 10,000 মানুষ যাদের ঘর ধ্বংস হয়ে গেল, যারা জানোয়ারের মতো ছিল, সেটাও আল্লাহর দরবারে কোন ধর্তব্য নেই। ইনসান আল্লাহ কে নজদীক সহি ইনসান বন যায় তো এক ইনসান কে মরনে পর হজুর নে হমে বতায়া হ্যায় হযরত সাদ ইবনে মুআজ রাদি আল্লাহ আনহু কে মরনে পে আল্লাহ কা আরশ ভি হিল গিয়া। তো বলে যে দোস্ত আর যদি মানুষ মানুষ মরে যায়, মানুষ হয়, তো বলেন যে এইরকম মানুষ যদি মারা যায় তো আল্লাহর দরবারে কি অবস্থা হয়? বলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন, খবর দিছেন যে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা নূর যখন ইন্তেকাল হইল তো বলেন যে আল্লাহর আরশ কাঁপিয়ে উঠছে ওনার মৌতের কারণে। জো জানওয়ার বনকর জিন্দগি গুজারতে হ্যায় উনকে মরনে পে কোই রোতা নাহি না জমিন না আসমান। বলেন যে ব্যক্তি দুনিয়াতে জানোয়ার বনে তার জিন্দগিটা চালাইল, ওই রকম লোক মরার পরে কেউ কান্দে না, বলেন যে না আসমানে কান্দে না জমিনে কান্দে তার মৌতের উপরে। ইনসান মে জেসে আল্লাহ নে হেওয়ানিয়ত কা মাতা রাখা হ্যায়, আল্লাহ তালা নে ইনসান মে খিলাফতে খুদাবন্দি কা মাতা ভি রাখা হ্যায়। বলে যে দোস্ত এরকম মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়ানিয়তের মাত্রা রাখছেন, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু মানুষের মধ্যে খেলাফতের যোগ্যতার মাত্রা দিয়েও বানাই। আল্লাহ তালা কি কুছ সিফাত এসি হ্যায় জিনকে বারে মে আল্লাহ তালা ইয়ে চাহতে হ্যায় মেরে বন্দে মেরি ইন সিফাত কো আপনে অন্দর পেদা করে। বলেন যে আল্লাহ জাল্লা শানহু কিছু সিফাত এরকম আছে যে আল্লাহ জাল্লা শানহু পছন্দ করেন যে আমার এই সিফাত গুলো আমার বন্দার মধ্যে হোক পাওয়া যাক, আমার বন্দার মধ্যে সেই সিফাত গুলো পয়দা হোক। মন আসদাক মিনাল্লাহি কিলা, সচ বলনা আল্লাহ কি বড়ি প্যারি সিফাত হ্যায়, আল্লাহ চাহতে হ্যায় কি মেরা বন্দা ও ভি সচ বোলে তাকে মেরা খলিফা বন যায়। তো বলে যে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুতই বড়, আর বলে যে এটা আল্লাহর বুদ্ধি আর পছন্দনীয় গুণ, তো বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে আমার বন্দারাও সত্য কথা বলে আমার খলিফা বনে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা আপনার বান্দাদের জুলম নাহি করতে, جو ظلم کرے گا کسی انسان پر وہ شیطان کا خلیفہ, جو عدل و انصاف اور رحم کا معاملہ کرے گا وہ اللہ کا خلیفہ. تو بولے جو دوستو اللہ جل شانہ منوال ہو کارو کرے ظلم کریں نا, তো বলে যে ভাই দুষ্ট আল্লাহ জুলুম করেন না, এই জন্য যখন কেউ একজন অন্যজনের উপরে জুলুম করলো, কোন মানুষ অন্যের উপরে জুলুম করলো, তো যে জালিম হইল সে শয়তানের খলিফা হয়ে গেল. আর যে ব্যক্তি অন্যের উপরে রহম করলো, আদল ইনসাফের ব্যবহার মোয়ামেলা করলো, তো বলে যে সে আল্লাহর খলিফা বনিয়া গেল. তো ইনসান আল্লাহ কা খলিফা তব বনতা হ্যায় جب اللہ کی پیاری پیاری صفات اپنے اندر پیدا کر دے. بولے جی دوستو مانوس کون اللہ خلیفہ بن دے, بولے جی جہاں مانوسر بن دے اللہ جل شانہ منوالہ سے صفات گلا اور گن گل پا جائے تخن ہی سے مانوس اللہ خلیفہ. اب امیر آدمی بھی اللہ کا خلیفہ بن سکتا ہے, غریب آدمی بھی اللہ کا خلیفہ بن سکتا ہے. বলে যে দোস্ত এগুলো যদি বাদশাহ হয়ে যায় সেও এরকম আমিরও হয় সেও আল্লাহর খলিফা হইতে পারে, একজন গরিব মানুষ সেও আল্লাহর খলিফা হইতে পারে. আল্লাহ কা খলিফা বননে কা মতলব ইয়ে হ্যায় কি জো আগলে ইনসান কা মাফাদ হ্যায় ও মেরে লিয়ে দীন হ্যায়. বলে যে ভাই খলিফা কখন হবে, বলে যে যখন মানুষের সামনে যে অন্যের উপকারটা আমার জন্য দিন মনে করবে তখনই সে আল্লাহর খলিফা হবে. আবু আমির গরিব আদমি কা মাফাদ ইসমে হ্যায় কি মালদার উসকো পয়সে দে. বলে যে দোস্ত একজনে যে মালদার একজন গরিব, তো গরিবের ফায়দাটা কিসের মধ্যে, যে ধনীরা আমাকে মাল দেখ আর উসকা মকান গির যায় তো মালদার আদমি পয়সে দেখে উসকা মকান বনওয়া দে. গরিবের ঘর পড়িয়ে গেল তো ধনী তার পয়সা দিয়া গরিবের ঘরটা বাড়াই দিবে. উসকি বেটি কি শাদি কে বক্ত আয়া মালদার আদমি নে উসকি বেটি কা খরচা মেহমানো কে আনে কা ও সারা আদা কর দিয়া. বলে যে গরিবের মেয়ের বিবাহ উপযুক্ত হয়ে গেল, তো বলে যে তার মেয়ের বিবাহের মধ্যে যত পয়সা খরচ লাগবে, মেহমান আসলে তার খানা পিনার ইন্তজাম সব তার ধনির মাল দিয়ে সে করে দেবে. যখন মালদার এসে বন যায়গে গরিবোঁ কো আপনে মাল সে ফায়দা পৌঁছায়গে, ইয়ে সারে মালদার আল্লাহ কে খলিফা বন যায়গে. বলে যে দোস্ত যখন ধনীরা তাদের মাল দিয়ে গরিবের সাহায্য করতে থাকবে, গরিবের প্রয়োজন পুরা করতে থাকবে, এদের প্রয়োজন মিটাইতে থাকবে, তখন বলে যে এরা আল্লাহ পাকের ওই ধনীরা সব মালদাররা আল্লাহর খলিফা হয়ে যাবে. যখন মালদার আল্লাহ কা খলিফা বন যায়, সারে গরিব আদমি মালদার সে জুড় যায়গে. আর বলে যে দোস্ত যেই ধন মালদার আল্লাহর খলিফা হবে, সমস্ত গরিব তার সাথে জুড়িয়ে যাবে, তার তার সাথে জুড়বে. মসলনে গরিব আদমি কা ঘর মহল্লে মে হ্যায়, উসকো বিমার হো গয়া, বুখার আ গয়া. বলে যে একজন মহল্লার মধ্যে গরিব মানুষ বাস করে, তার জ্বর আসিয়া গেল. আব মালদার আদমি গরিব আদমি কে ঘর মে যায়, বলে যে তাইলে এখন ধনী কি করলো, মালদার সেই মালদার ব্যক্তি গরিবের ঘরে যাবে, যাকে উসকি টাঙ্গে দবায়ে উসকে সর মে তেল লাগায়. বলে যে তার মাল দাবাইবে, তার মাথায় তেল মালিশ করবে. আর আগে উসকি দবাই খতম হয়ে গই হ্যায় তো উসি সে পয়সে দেকর বাজার সে জলদি লেকর আ যায়. আর বলে যে তার ওষুধ শেষ হয়ে গেল, তো নিজের পয়সা দিয়া সে কি করবে, এমনি ভাবে আনি আর কি করবে, ওষুধের চিকিৎসার ব্যবস্থা করবে. আর ইসি তরহ সে গরিব আদমি জব বিমার হোকর মালদার মর গিয়া, আর গরিব আদমি উসকা গোসলে জানাজা দি দে. বলে যে ভাই দোস্ত গরিবের এক তো কাম হইল ধনীর খেদমত করা, দুই নম্বর হইল বলে যে তার ওষুধের ব্যবস্থা চিকিৎসা তার পয়সা দিয়ে তা করে দিবে. ঠিক এমনি ভাবে গরিব যখন ধনী মরিয়া গেল, তো বলেন যে ওই গরিব যাইয়া ধনীর কে গোসল দেওয়া হইবে, কাম গোসল দিয়া ফির উসকো কফন পহনাযা ফির উঠা কর কবরস্তান মে লে গিয়া, ওয়া নামাজি জানাজা ভি পড়ি আর কবর মে উসকে জিসম কো ভি উতারা, তো ইয়ে গরিব আদমি আল্লাহ কা খলিফা বন যায়। তো বলে যে তারে এরপরে কফন পরিধান করাইলো, তারে উঠাই নিয়ে গেল, জানাজার নামাজ পড়া হইলো, এরপরে কবরে রাখলো, মাটি দফন করলো, তো বলেন যে এতটুকু কাজ নেই গরিবে করলো যে তার খাওয়া দাওয়াই দিল, চিকিৎসার ব্যবস্থা তার পয়সা দিয়ে করলো, গোসল দেওয়া কবরে রাখলো, তো বলেন যে এই গরিব আল্লাহ পাকের খলিফা হয়ে এসে গরিব সে সারে মালদার জুড় যায়। বলে যে এরকম যে গরিব হবে তার সাথে সমস্ত মালদাররা জুড়িয়া যাবে, অর্থাৎ তাকে ভালোবাসতে থাকবে। মালদার কো ভি আল্লাহ নে ইয়ে সলাহিয়ত দি হ্যায় কি ও ভি আল্লাহ কা খলিফা বন সকতা হ্যায়। বলে যে মালদার কেও আল্লাহ পাকে যোগ্যতা দিতেন, সেও আল্লাহর খলিফা হইতে পারে। জো মালদার কা মফাদ হ্যায় ও গরিব কা দিন হ্যায়। বলে যে দোস্ত যেগুলো মালদারের যেগুলো প্রয়োজন এগুলো পুরা করাটাই হইল গরিবের জন্য দিন। জো গরিব কা মফাদ হ্যায় ও মালদার কা দিন হ্যায়। আর বলেন যে এগুলোর মধ্যে গরিবের ফায়দা উপকার হয় সেটা হইল মালদারের জন্য দিন। মালদার দিমাগ হো গেয়া, বলেন যে মালদার সুস্থ হইল, মালদার কে সাথে গরিব ভি বিমার হো গেয়া, বলেন যে এখন গরিবও সুস্থ হইয়া পড়ল। তো মালদার কো আল্লাহ নে সেহত দি, ও গরিব কে ঘর গেয়া, গরিব কে যাকে টাঙ্গে ভি দবাই, উসকে সর মে তেল ভি লাগায়া। বলেন যে এরকম ভাবে মালদার সুস্থতা পাইলে গরিবের কাছে গেল, তার মাথায় তেল মালিশ করলো, তার কুসামত করলো, উসকো দবাই কি জরুরত থি তো দবাই লাকর মালদার নে গরিব কো দে দি, আপনা মাল ভি উসনে খরিদনে কে লিয়ে খরচ কিয়া। আর বলেন যে তার চিকিৎসার কোন ওষুধপত্র ছিল না, সে তার পয়সা দিয়া ওষুধ এনে খরিদ করে দিল ওই গরিবকে, মালও খরচ করলো, জানও লাগাইল। ফির জনাজে কো উঠা কর লেকর গেয়া কবরস্থান তক, এরপরে যখন মারা গেল সে তো তারে নিয়ে গেল কবরস্থানে পর্যন্ত উঠাইয়া জনাজা। কবর কে অন্দর উতারনে কা কাম ভি ইস মালদার নে কিয়া, আর ওই গরিব কে ওই মালদার ব্যক্তি কবরের মধ্যে রাখলো। আর যখন মালদার ইয়ে সারে কাম করেগা, ও মালদার আল্লাহ কা খলিফা বন যায়েগা, সারে গরিব উসকে সাথ জুড় যায়। আর বলে যদি মালদার এইরকম কাম করে তো সেই মালদারও আল্লাহর খলিফা হয়ে যাবে জমিনের উপরে। আর বলে যে এইরকম মালদারকে সমস্ত গরিব ভালোবাসতে থাকবে, তার সাথে জড়িয়ে যাবে। রসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইস তরিকে কে সেবা আর কোই তরিকা এসা নেই হ্যায় জিসসে সারি দুনিয়া কে সারে মুসলমান এক হো সকে জমা হো সকে। বলে যে ভাই দোস্ত একমাত্র তরিকাই হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বলেন যে দুনিয়ার সমস্ত মুসলমানকে এক করার আর কোন রাস্তাই নেই, একটাই মাত্র রাস্তা, সেটা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নুরানি তরিকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নে এক বুড়ি ঔরত কা ঘর তালাশ কিয়া জো মদিনে কে এক কোনে মে রহতি থি। বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃদ্ধা মহিলার ঘর তালাশ করলেন, যেই ঘরটা মদিনার এক কিনারে ছিল। ইসলিয়ে উসকে ঘর গয়ে কে উসকে ঘর মে যাকর সারি উসকি খিদমত কে কাম কর দে। বলে উনি এই জন্য যাইতেন, এই রকম জন্যই উনি তালাশ করে বাইর করলেন যে আমি ওই বুড়ির ঘরে যাব, আর এই বৃদ্ধা মহিলার যত প্রয়োজন পড়বে, যত কামের দরকার হবে সবগুলো আমি তার পুরা করবো, তার খেদমত করব। আচ্ছা, হাতও সে ভি মাজুর আঁখো সে ভি না বিনা, হযরত উমর নে যাকে দেখা তো নজর আয়া কোই আদমি মেরে সে পহলে আকর ইস বুড়ি ঔরত কে ঘর কে সারে খিদমত কে কাম কর চুকা। বলে যে দুষ্ট ওই মহিলা পায়েও মাজুর ছিল, চলতে পারত না, চোখও তার ছিল না, অন্ধ ছিল। তো বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ওই মহিলার খেদমত করতে যাইয়া পৌঁছলেন, তো যাইয়া দেখেন যে ওনার আগে কে জানি গেছে, যাইয়াও সেইখানে ওই মহিলার যত প্রয়োজন ছিল ঘর পরিষ্কার করা, যত কারক করা। আগলে দিন হযরত উমর ফজর কে ফরান বাদ গয়ে, দেখা যে কোই আদি রাত মে আকে ঘর কে সারে কাম কর চুকা। বলে যে দ্বিতীয় দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে আর দেরি করেন নাই, সোজা ওই মহিলার ঘরে পৌঁছলেন। উনি সেইখানে পৌঁছে দেখলেন যে অর্ধেক রাত্রে করে কোন মুহূর্ত কে আসছিল, আইসা ওই মহিলার সব কাম করে চলে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাতে হ্যায় কি মেরে ইয়ে দেখনা চাহা কি মেরে সে নেকি মে আগে বড় জানে ওয়ালা কৌন হ্যায়। বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আওয়াজ দিলে আসলো যে আমি ওই লোককে দেখতেই হবে, যে ওই লোকটা কে, যে নেকির কামের মধ্যে আমার চেয়ে আগে রইল সবচেয়ে, আমার চেয়ে আগে থাকে সেই লোকটাকে আমার বাইর করতে হবে। উস বুড়ি ঔরতকে মকান কে রাস্তে মে ছুপ কর হযরত উমর খড়ে হো বলে যে জন্য এই নিয়তে উনি এশা নামাজের পরে এই ওই মহিলার বাসায় যাওয়ার যে রাস্তা ছিল সেই রাস্তার মধ্যে উনি লুকাইয়া দাঁড়াই রইল। তো দেখা যখন গলিয়া শমশান হয়ে গে দেখা খলিফা রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ লা রহে উস বুড়ি ঔরত কে ঘর মে যা রহে। বলে যে যখন এরকম মানুষ আপনা আপনা ঘরে পৌঁছে গেল আর এমনি ভাবে অন্ধকার হয়ে গেল সব নিশ্চুপ হয়ে গেল, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নো দেখতে পাইলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু ওই মহিলার ঘরে যাইতেছেন খেদমতের জন্য। হযরত উমর বাহির নিকল আয়ে হযরত আবু বকর কে গলে লাগ গয়ে। উমর নে আবু বকর আপসে আগে বড়নে কি বহুত কোশিশ কি মগে কবি আপসে আগে নহীঁ বড় সকা। বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু বাইরে আসলেন যার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু শরীর আর গলাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাথে লাগলো। আর এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু ফরমাইলেন যে আবু বকর তোমার চেয়ে আমি নেকির কামে আগে মারার জন্য বহুতই চেষ্টা করলাম কিন্তু কোন সময় তোমাকে আমি আর নেকির কামের মধ্যে অতিক্রম করে দিতে পারি নাই, তোমার আগে আর আমি বাড়তে পারি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওয়াক্তে উনকে মহল্লে কি লড়কিয়ো নে ইয়ে কাহা আব আবু বকর হামারি বকরিয়ো কা দুধ নহীঁ নিকালা করেঙ্গে ক্যোঁকি ও খলিফা ওয়াক্ত বন গয়ে। বলে যে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন তো বলে যে মহল্লার মেয়েরা শুধু মেয়েরা বলতে লাগলো যে এখন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাচ্চা হয়ে গেছেন, আমাদের আর ছাগলাইয়া উনি আর ধোয়া দিবেন না, দুধ বাই করে দিবেন বাচ্চাদের আর উনি হয়তো আর আসবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কো ইয়ে খবর মিলি ফরমায়া ইয়ে হারগিজ এসে নহীঁ হো সকতা ইয়ে খিলাফত ও ইমারত মুঝে হযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি খিদমত সে নহীঁ হটা সকতা। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই কথা শুনতে পারলেন তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু ফরমাইলেন যে খুব করো না, এই খেলাফত আমাকে কোনদিন রসুলের পাশ চলে সালামের যে খেদমতের সুন্নত সেটার থেকে আমাকে কোনদিন বিরত রাখতে পারবে না। জব রাত কে অন্ধেরে মে খলিফা ওয়াক্ত খিদমত কে লিয়ে দশ করতে তো এসে খলিফা কে জমানে মে ইলেকশন কি কোই জরুরত নেই হোতি। বলে যে দোস্ত যে খলিফা রাত্রের অন্ধকারের মধ্যে খিদমতের জন্য ঘুরতে থাকে খিদমতের তালাশ করে ওই রকম খলিফা জীবিত থাকতে দুনিয়াতে ইলেকশনের কোনো প্রয়োজন পড়ে না। জব হুকুমরান আমারে শয়তান কে খলিফা বানেঙ্গে তো হর দো চার সাল কে বাদ ইলেকশন করানা পড়ে। বলে যে দুষ্ট যখন হুকুমতওয়ালারা শয়তানের খলিফা হয়ে যায় তখন প্রত্যেক চার বছর পরে একবার ইলেকশনের প্রয়োজন পড়ে। ফিরাউন কে বারে মে আতা হ্যায় কি পহলে ও গাঁও কা রহনে ওয়ালা থা আপনে গাঁও সে আপনি বেল গাড়ি মে ও সবজি লেকর চলা শহর মে বেচনে কে লিয়ে। বলে যে ফিরাউন সম্পর্কে আসছে ফিরাউন এক বস্তিতে গ্রামে থাকতো, একদিন সে তার সবজি নিয়ে রওনা হইলো তার গরুর গাড়ির উপরে বসাইয়া ঘুরাইতা সে বাজারে নিয়ে রওনা হইল সবজি বেচার জন্য। আমি আসতে উসকো চুঙ্গি ওয়ালে মেরে যে চুঙ্গিকে পাশে গুজরে বো কে ইতনি সবজি হমে দে কর যাও। তো বলে যে রাস্তা অতিক্রম করতেছিল তো শেখপুর আসিয়ে গেল, তো বলে যে যারা চেক করতেছিল এরা বলে যে আমাদেরকে এতটুকু সবজি দিতে হবে বলিয়া তারা কিছু নিয়ে গেল। জব ও শহর মে পৌঁছা তো উসকি বেল গাড়ি মে সে সারি সবজি খতম হো চুকি। তো বলে যে একের পরে আজ আরেকটা চেকপুষ আসতেই রইল চলতে চলতে সে যখন বাজারে পৌঁছলো তার গরুর গাড়ির মধ্যে কোন ধরনের সবজি আর রইল না সব তারা নিয়ে গেছে। আবু সে কে কি আকে দেখা ইহা তো রিশ্বত দে কর জো চাহে কাম করা দো তব পয়সে দে কর জো কাম চাহে করা দো ইসলিয়ে উসনে ইয়ে কাম শুরু কিয়া রাত কে অন্ধেরে মে কফন চোরি করতা দিন কো যাকর কফন কো বেচ আতা। তো বলে যে দুষ্ট ফেরাউন যখন দেখলো যে এখানের মধ্যে পয়সা দিলে সব কাম করা যায় ঘুষ দিয়া সব কাম চলে, তো এখন ফেরাউনে চিন্তা করলো যে তাইলে আমি কি করতে পারি। বলে যে সে এখন এক রাস্তা ধরলো যে রাত্রে যাইয়া কবরস্থান থেকে কফন চুরি করতো আর দিনের বেলায় যাইয়া সেইগুলা বাজারে বিক্রি করে দিত। আর দুসা উসনে তরিকা ইয়ে ইখতিয়ার কিয়া رات کو کفن چوری کر کے دھو دھلا کر پھر بازار میں بیچ آتا. ایک کفن اس نے 60 مرتبہ چوری کیا. بولے جو سے کرتو گی رات میں کفن چوری کرتو এটারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাজারে বিক্রি করে দিত দিনে. তো বলে যে এইরকম করে একটা কাফনকে সে 60 বার চুরি করছে, ওই বিক্রি করছে, আবার মাইসাইটটা দখল করছে, আবার বিক্রি করছে, এরকম 60 বার এক কফন চুরি করছে. আর উসনে এক তরিকা ইয়ে ইজাদ কিয়া কি জো কবর তুমি দফন করনে আয়ে ও মুঝে ইতনা টাচ দে কর যায়. আর কাবায়ের জন্য সে আরেকটা রাস্তা বাইর করলো, সেটা কি বলে যে সেটা হলো যে এখানে কোন মুর্দাকে দফন করতে আসবে সে আমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে. আব লোগোনে ট্যাক্স দেনা শুরু কর দিয়া কি হুকুমত নে লগা দিয়া হোগা জো কবর মে দফন করে উসে ট্যাক্স উসুল করো. বলে যে মানুষে এখন যখন মুর্দা নিয়ে আসে দফনের জন্য তোর মাইসে ট্যাক্স দেওয়া শুরু করছে. মানুষে ভাবছে যে হয়তো হুকুমত ওয়ালারা ঠিক করে দিছে, সুতরাং আমাদের দিতেই হবে. এখন মানুষে ট্যাক্স দিতেছে আর ও ট্যাক্স উঠাইতেছে মুর্দার থেকে. একদিন উসে দেখা কি বহুত আলিশান জনাজা আয়া হ্যাঁ, বড়ে মালদার লোক সাথ হ্যাঁ, বড়ে চমক দমক হ্যাঁ. খুশ হো গিয়া কি আজ মে পয়সে জ্যাদা বসুল করুন. বলে যে একদিন সেই ফেরাও দেখতে পাইল যে এক জনাজা আসতেছে, তার সাথে বহুত বহুত লোক আসতেছে এবং অনেক লোক বড় মালদার যাদের পোশাক পরিচ্ছদ খুব চমকদার. সেই জন্য সে খুশি হয়ে গেল, আনন্দিত হইল যে আজকে আমার বহুত পয়সা পাওয়া যাবে. اب وہ جنازے کو لے کر چلے تو ڈنڈے لے کر کھڑا ہو گیا فرعون اور کہا کہ اتنا ٹیکس ادا کرو پھر آپ لوگ دفن کر سکتے. بولے جی دوست یہ تارا قبرستان ایسے پوچھ لو فرعون لاٹینیا دڑائے گلو اور ایک تو بول لو دیکھو ایسا جگہ ہم کے ٹیکس دیتے ہمیں نہ ہو تمہارا یہ قبرستان دفن کرتے بعد نہ مردہ. تو اب کیا ہوا؟ اب یہ ہوا کہ بادشاہ نے پوچھا اپنے وزیروں سے کہ ہم نے قبرستان میں دفن کرنے پہ تو ٹیکس لگا رکھا ہے. تو بولے نے اور وزیر بادشاہ نے جگہ کر لو جی آپ نے کی قبر مجھے مانوس دفن کرتے کو ٹیکس کی ویوستھا کرتی. آپ نے بادشاہ نے جگہ کر لو جی آپ نے کی کو ٹیکس کی ویوستھا کرتے. تو اب وہ انہوں نے کہا ہم نے تو نہیں لگایا. بادشاہ بولے جی میں ابھی تو ہم کو ٹیکس ادا کرنے کے لیے کیوں نے ٹھیک کری نہیں. تو بادشاہ نے فرعون کو اپنے پاس بلایا. تو بادشاہ فرعون نے ڈاکیا تار کسی نہیں آ گیا. تمہارا ماجرا کیا ہے؟ تمہارے ساتھ کیا ہوا؟ تو فرعون سے جگہ کر لو جی تمہار کی بات تک کی تمہارے ساتھ کی ہوئی سے کہہ رہا تمہیں ٹھیک تو نہیں دے. اس نے بتایا میں سبزی لے کے چلا مندی تک پہنچتے پہنچتے ساری سبزی میری رشوت میں خرچ ہو گئی. تو فرعون نے بولو جی ہمارے گرام سے کہ تمہارے بازار ہے ابھی روانہ ہوئی تھی نا সবজি নিয়ে, তো আমার গাড়িতে গরুর গাড়িতে যত সবজি ছিল এনারা ঘুষের মধ্যে আর ঠেক আদায় করতাম নামে আমার সব সবজি নিয়ে গেছে. ইসলিয়ে বাদশাহ নে কাহা কি ইয়ে জো ওয়াজির মর গিয়া হ্যায় উসকি জগহ সে রাউন্ড কো হাম ওয়াজির বানাতে. বলেন যে এই কথা শোনার পরে বলেন যে বাদশাহ বলল আমার যে ওয়াজির আমার যে মন্ত্রী মরিয়ে গেছে ওর জায়গায় এই ফেরাউনকে আমি এখন মন্ত্রী বানাই দিব. इसका दिमाग बड़ा तेज है, इसे ऐसी सूरत में निकाल ले जो हमारे जहन में भी नहीं आई. बोले जे है तो बड़ो होशियार मानुष जे तार जहन मध्ये तार दिमागे एमन काम आसलो जेटा आमादेर दिमागे आसे ना. अर्थात कबरस्थाने ठेक आदाय करा एटा तो आमादेर दिमागे आसे ना. से एटा बाइट करलो सुतरां ताकि आमी मंत्री बनाई दे. जब हुक्मरान शैतान के खलीफा बनते हैं तो फिर हुक्मरानों और महकूमों में लड़ाई चलती है. और बोले जे दोस्तों ये जन्नो जहां বাচ্চারা এইরকম শয়তানের খলিফা হয় তো বলেন যে বাচ্চা আর প্রজাদের মধ্যে আপোষের মধ্যে লড়াই হইতে থাকে. তো ইস লড়াই কে হোনে পর জিতনি জ্যাদা লড়াই হতি উতনে জ্যাদা খুশ হতে. আর বলেন যে যত বেশি লড়াই হইতে থাকে প্রজার রাজার মধ্যে বলেন যে তখনই তারা অত অত্যন্ত খুশি হইতে থাকে. چنانچہ اب ہماری حکومتیں اس زمانے والی وہ اس فکر میں رہتی ہیں نیا ٹیکس کیسے لگایا جائے. بولے جو دوست ہے اس زمانے سے ہمارے بڑے جنرا تھے انہارا سرو دے کو تری چنتا سے تھاگے جو کی کو جو ٹیکس کو راستے بیشی آدائی کرا جائے جنگوں سے. اگر ان کا بس چلے تو وہ پیدل چلنے پر بھی ٹیکس لگا جائے. بولے جو جو دی اور بھارتو سائیدے بھائیت جو مانس میں سولے ایدھر اوہ تارا ٹیکس لگائی. اگر ان کا بس چلے تو سانس لینے پر بھی ٹیکسٹ لگے بولے جی شکتی مانو سے ڈر بھی ٹیکسٹ لگے گا چیز کر تو یہ کیوں ہے؟ اس لیے کہ آج حیوانیت کا دور دورہ ہے، سارے بادشاہ سارے وزیر بھی جانور بنے ہوئے ہیں اور سارے محکوم جو ہیں وہ بھی جانور بنے ہوئے ہیں۔ بولیں جی دوستو ہمارے اوپر یہ دردشا کھیل، بولیں جی اس زمانے حیوانیت کا مانسک روپے بدھنڈ پیسے، بولیں جی چاہے حاکم ہو چاہے محکوم ہو، بولیں جی چاہے بادشاہ ہو چاہے منتری ہو اور چاہے پردا ہو، سب مدد حیوانیت مدد غالب ہو گیا প্রধান্য পাইছে যার কারণে এই অবস্থা দাঁড়াইছে। হেওয়ানিয়ত কা মাত্রা ভি জাদা হে আর ইসি তরহ সে বাদশাহো কে খিলাফ পাবলিক মে জো গুসা হে ও ভি মৌজুদ হে, হুকুমতো মে জো আওয়াম কে খিলাফ গুসা হে ও ভি মৌজুদ হে, ইসলিয়ে হর মুলক মে লড়াই ঝগড়া চলতা রহতা হে হাকিম আর মহকুম। বলেন যে দুষ্ট এই হায়ানিয়তের বরেন্দ্র পাওয়ার কারণে বলেন যে জনগণের দিলের মধ্যে বাচ্চার বিরুদ্ধে ঘুষা, আর এমনিভাবে বাচ্চাদের দিলের মধ্যে জনগণের বিরুদ্ধে ঘুষা, যার কারণে সমস্ত দুনিয়ার সব দেশের মধ্যে আপোষের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলছে। জব ইনসান শয়তানকে খলিফা বন যাতে এক দূসরে কি জিন্দগি কো বিগাড়নে লগতে হ্যাঁ, এক দূসরে কে মফাদ কো কুরবান করতে হ্যাঁ, پڑھتے تم ایک دوسرے کی زندگی کیا بگاڑو گے اور میں تمہاری زندگی بگاڑتا ہوں۔ تو بولے جی دوست جب مانس یہ رکم کرتے شروع کرے ایک جن نظر زندگی کے نشٹ کرتے چائے ان کھتی کرتے چائے ان کر کے نشٹ کر دیتے تھے، تو بولے جی دوست اللہ پاک رب العالمین جل شانہ بولیں ارے تمہیں ان کی کھتی کرو آسو ہمیں تمہیں دھنس کر دوں۔ ایسے انسانوں کی وجہ سے اللہ تعالیٰ کبھی زلزلہ لے آتے ہیں، بولے نہیں سمست مانوسی جن نے اللہ پاک رب العالمین کنو سمے بھومی کمپنی آتے ہیں، کبھی بیماریاں زیادہ پھیلا دیتے ہیں، کنو سمے بولے جی عام بیمار آسیا جائے مانوسی مدد مہاماری دیکھا دے، اور کبھی سیلاب پانی کا آ جاتا ہے، کنو سمے دشر مدد بمبئی دیکھا دے، کبھی دشمن کے حملے مسلمانوں پہ زیادہ ہونے لگتے ہیں، আর কোন সময় দুশ্মনের জুলম আর দুশ্মনের হামলা মুসলমানের উপরে খুশি হইতে থাকে। জব ইনসান আল্লাহকে খলিফা বন যাতে হো হর ইনসান বাকি ইনসানোর জিন্দগি বনানে বালা হতা। আর বলেন যে ভাই দুস্থ মানুষ যখন আল্লাহর খলিফা হয়ে যায় তো প্রত্যেক মানুষ তার দিলের মধ্যে কথা আছে যে অন্যের উপকার আমি কি করে করতে পারি। ইনসান জব আল্লাহ কা খলিফা বন কর হাকিম বনতা হ্যাঁ تو اس کی وجہ سے اللہ تعالیٰ حالات کو بہتر کر دیتے ہیں۔ بولے جی جہاں مانس اللہ خلیفہ ہوئے بادشاہ ہوئے تو اللہ پاک رب العالمین حالات اور اوستار پریورتن کریں اور بھالو سے بھالو بنائے دیں۔ ایک بادشاہ سفر میں جا رہا تھا، اناروں کے ایک باغ سے وہ پہنچ گیا، اناروں کا باغ۔ بولے جی ایک بادشاہ سفر جائیتے چلو تو جائیتے جائیتے جائیے سے ایک انارے ڈالیمر باغانے پہنچل، باغ کے مالی سے کہا مجھے انار کا رس نکال کر پینا۔ بولے جی باغان مدد جو مالی چل تارے بادشاہ بولو یہ ڈالیم گھاستے کے ڈالیم بنیا ہمارے دن میں رس نہیں آ سکتا، ایک انار سے دو گلاس رس کے نکلا۔ بولے جی ایک ڈالیم سے کیا دو ہی گلاس شربت رہے گا رس بھائی رہی آس۔ بادشاہ نے سوچا کہ اس کے انار کا تو پانی بہت زیادہ ہے لہذا میں اس کا ٹیسٹ دگنا کروں۔ বলে যে বাচ্চায় যখন দেখলো যে এক ডালিমের দ্বারা দুই গ্লাস রস বাইরে আসলো, বাচ্চা বলে যে আরে এই বাগানের ডালিমের মধ্যে তো রস অনেক বেশি, সুতরাং এটার টেস্ট আমি ডবল করে দিতে হবে। তো আবার বাচ্চা নেই আপনি দিন যদি সোচা কে মানে টেস্ট দোগুনা করুগা, আব উসে বাচ্চা নে বাকে মালিক কো কাহা কি তুম মুঝে আর রস পেলাও আনার কা। বলে যে দিলে দিলে তার দিল পরিবর্তন করিয়া ফেলাইছে যে আমি তো ডবল করে দিব তার উপরে দেখছি বাগানের উপরে, এরপরে আবার কিছুক্ষণ পরে বলে বাচ্চায় বাগানের মালিককে যে আবার আমার কিন্তু তুমি ডালিমের শরবত নিয়ে আস রস নিয়ে আস। আমি রস নিয়ে কানা তো এক আনার সে আধা গিলাস হলা। বলে যে এখন যখন মারি গেছে তো রস বাইর যখন করতে গেছে তো এক ডালিমে এক গ্লাস হয় নাই, অর্ধেক গ্লাস রস মাত্র বাইরে। বাচ্চা হয়রান হয়ে গিয়া ابھی تو ایک انار سے دو گلاس بھرے تھے، اب ایک انار سے آدھا گلاس بھرا ہے. مالی سے پوچھا یہ فرق کیوں ہے اس انار میں اس انار میں؟ تو بولے جی بادشاہ جو نہیں ابست دیکھ لو بڑا آشچر ہو گیا. তারে আগে একা ডালিম থেকে রস বাইর করলো, এক ডালিমে দুই গ্লাস হয়ে গেল. আবার ওই বাগানের ওই ডালিমি ওই গাছের এখন এক ডালিমে আধা গ্লাস হইল, এত পার্থক্য কেন? তো সে বললো মালিকে যে এই ফ্রেশকমটা কেন হইল, আগে দুই গ্লাস হইল রস, এখন এক আধা গ্লাস, এটার কারণ থাকি? বাপকে মালিনে কাহা এসা মালুম হতা হিস বলকে বাদশাহ কি নিয়ত মে কুছ ফরক আ গিয়া. বাগানের যে মালিক ছিল সে সাথে সাথে বলে উঠলো যে বুঝে আসতেছে আমার গা যে এই দেশের বাচ্চা যিনি ছিল তার নিয়তটা পরিবর্তন হয়ে গেছে, যার কারণে এই অবস্থা দাঁড়াইছে আমার. বাচ্চা নে জব ইয়ে সোনা ইয়ে কে রা হ্যায় কি বাচ্চা কে নিয়ত মে ফরক পড়া হ্যায়, উসনে ফরন আপনা পহলা ইরাদা বদল দিয়া, মে টেক্স দূর করুঙ্গা, ইয়ে সোচা জো টেক্স পহলে থা ওহি বাকি রাখুঙ্গা. বলে যে এই কথা শোনা মাত্র সেই তো বাচ্চা ছিল, সাথে সাথে তার নিয়তের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো. সে বলছিল যে আমি ডবল করব চেক, এখন বলে যে না আর ডবল আর করব না, যা আগে ছিল তাই থাকবে. বাচ্চা নে আপনি নিয়ত ঠিক করলি, আব উসনে জব আনার আর পানি মাগস মাঙ্গা তো উসনে এক আনার কো তোড়া, উসনে দো গিলাস ভর কে. বলে যে যখন বাচ্চা নিয়তটা আমার ঠিক করলো, আবার যখন বলছে রস নিয়ে আসো, তো বললেন আবারও যখন এক ডালিম থেকে রস টিপিয়া বাইর করলো, তো এক ডালিমে আবারও দুই গ্লাস হয়ে গেল রস. তো ইনসান ইস্তেদাদ হ্যায় ইস বাত কি কি আল্লাহ কা খলিফা বনকর জিন্দগি গুজারে ইয়া শয়তান কা খলিফা বনকর. বলে যে দুস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এই যোগ্যতা দিয়েছেন, সে আল্লাহর খলিফা হইতে পারে আর না হয়তো সে শয়তানের খলিফা বলিয়া থাকতে পারে. اس زمانے میں سارے مسلمان شیطان کے خلیفہ بنے ہوئے. بولے جی زمانہ ہے ہم تو مسلمان تھا, بولے جی سارا دنیا سے شیطان خلیفہ ہو جاتا. اس کی وجہ سے کیا ہو رہا ہے کہ ایک گاؤں میں 100 گھر ہے. بولے جی یہ جنوں کی وجہ سے ایک گرامر مدد 100 ٹا گھر ہے. اب 99 گھر جو ہے ایک گھر کے نقصان پہنچانے میں لگے. বলে যে 99টা ঘরই একটা ঘর যে এখানে ক্ষতি করার পিছনে থাকে. সুবা দুধওয়ালা আয়া ওকে পানি মিলা কে দুধ দিয়া. বলে যে সকালে দুধওয়ালা আসলো, তো বলে যে সে দুধের মধ্যে পানি মিক্সার করে দেয় মিশাই দেয়. শাম কো মিরচোওয়ালা আয়া ওকে ঈদ পিস কর মিরচো মে মিলা কে দে দি. বলে যে বিকাল বেলায় মরিচের গুঁড়া নিয়ে আসলো, তো সে সেটার মধ্যে ঈদের গুঁড়া করে বাউকার ঈদের ঢুকাই দিল মরিচের ভিতরে. আর তিসরা আদমি আয়া উসে কালি মির্চ খরিদি, উসে পপিতে কে বীজ কালি মির্চ বনা কর বেচ দিয়ে. বলে যে আরেক ব্যক্তি আসলো ফুল মরিচ যেটা আমরা কালো মরিচ নিয়া, বলে যে সেটার মধ্যে ফেফের বীজে ঢুকাইয়ে দিয়া আইনে দিয়া দিল আপনারে. তো গর্বে কে জিতনে ঘর হর ঘর মানা হর এক সে নুকসান পৌঁছা কর আপনা মফাদ পুরা কর রহা হ্যায়. বলে যে এখন 100 যদি গ্রামে থাকে, প্রত্যেকে একজনে আরেকজনের ক্ষতি করে নিজের উপকার করার চেষ্টা করে, নিজের ফায়দা লুটার চেষ্টা করে. আর যখন ইনসান আল্লাহ কে খলিফা বন জাতে হ্যায় তো হর ঘর বাকি 99 ঘরো কি জিন্দগি বনানে মে ইস্তেমাল হোতা হ্যায়. বলে যে যখন মানুষ আল্লাহর খলিফা হয়ে যায়, তো বলে যে 99টা ঘর এই আরেকটা ঘরের কি করে উপকার করার চেষ্টা করে, অর্থাৎ প্রত্যেক ঘর প্রত্যেকেই কথা চায় যে আমার দ্বারা অন্যের উপকার হোক. জব ইনসান আল্লাহ কে খলিফা বন জাতে হ্যায় আল্লাহ ইন ইনসানো কি দুনিয়া কি জিন্দগি ভি বানাতে হ্যায়, মরনে কে বাদ এসে ইনসানো কো সিধে আপনে মেহমান খানে মে লে যাকর আপনা মেহমান বানা লেতে. বলে যে এই ব্যক্তি দুষ্ট আল্লাহর খলিফা হবে দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দগিকে বানিয়ে দেবেন, আর মৌতের ঘরে সুজা আল্লাহ জাল্লা শানু আল্লাহর মেহমান খানা বেহেশতের মধ্যে প্রবেশ করাই আল্লাহর মেহমান বানিয়ে তাকে রাখবেন. ইসলিয়ে আল্লাহ কা খলিফা বননা ইয়ে আল্লাহ নে হামারে জিম্মে লাগায়া হ্যায়, আপ সারে ভাই তৈয়ার হ্যায় আল্লাহ কা খলিফা বননে কে লিয়ে? বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানহু মানাওয়াদহু আমাদের জিম্মায় লাগাইছেন যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা বনি, তো আমরা সবাই কি আল্লাহর খলিফা বনতে তৈয়ার আছি ভাই? তো জব ইনসান আল্লাহ কে খলিফা বন জাতে হ্যায় ফির کیا ہوتا ہے, ایک روٹی ہے چار بھائی بیٹھے ہوئے ہیں. بولے دوست مانس جی اللہ خری بھا پہلے کیا ہے, بولے روٹی ایکسٹرا اور چار بھائی بوستے کھاور سب. تو یا تو یہ کہیں گے کہ بھائی ہم چاروں میں سے فلانے آدمی نے پرسوں کھانا کھایا ہوا ہے, کل نہیں کھایا, یہ ساری روٹی اس کو دے دو. تو ہاتھ ایک تو بول دیتا ہے تین جن میں بول دے جو وہی بھائی جو ہمارے سے پرسوں دن کھانا کھائی کل سے کھائے نہیں کبھی روٹی سارے دیا دو سی ایک آخا. یا کہیں گے بھائی چاروں برابر تقسیم کر لو, اتوا بول دے جو سائڈ کر مجھے یہ کون کون کرو سامان. یا یہ کریں گے کہ دو دو میں تقسیم کر دو, اتوا بول دے جو بھائی دوی جنے آپ نے کھایا لیں مدد ہوتا. اب ملے گا ہر ایک کو اپنے مقدر کے مطابق. کنٹ بولے جی دوست پائیے تو مانسے اتنے اللہ تر سکری رکھتے سے ستٹک ہی روٹی پاوے. جب اللہ کے خلیفہ بن کے زندگی گزاریں گے تو اب کیا ہوگا, اللہ تعالیٰ ان کو سجھائے گا, جو بھی سجھائے گا تو وہ تین چار صورتیں جو بنتی ہیں وہی صورتیں اس حالت میں بھی بنے گی. تو بولے جی دوست جہاں سے یہ رکم مانس ہو جائے اللہ تر سامنے ہوئی کھلے یہ دو تین سورت ہوتے پہ ہونا کے داؤ نہ سامان بھاگ کرو نہ دوجنے مدد بھاگ کرو. تو جیتا اللہ بات رکھ لے آلامی یہ تین سورتر مدد تین چار سورتر مدد ایک تو تر سامنے کھلے آسے من تو نہیں بھاگے. اب اگر یہ چار آدمی اللہ کے خلیفہ بن کر پیار محبت سے آپس میں تقسیم کر لے تو اس سے جوڑ پیدا ہو جائے گا. বলে যে যখন এই সাইড দিনে আল্লাহর পরিমা হবে আর মহব্বতের সাথে রুটি তাদের মধ্যে বন্টন হবে, তো বলেন এর দ্বারা তাদের আপোষের মধ্যে উলফত আর মহব্বত পয়দা হবে. আর যাব ইনসানো মে উলফত আর মহব্বত পয়দা হয়ে যাতে তো আল্লাহ তাআলা ইনকো দুনিয়া মে জান্নাত কা মজা আতা ফরমাতে. বলে যখন মানুষের মধ্যে আপোষের মধ্যে উলফত আর মহব্বত আসে, বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে দুনিয়াতেই বেহেশতের স্বাদ চাকাইয়ে দেন, بہشتر ساتھ تارا دنیا سے ہی پائی دے تھا. تیسرا مادہ اللہ تعالیٰ نے ہر انسان میں رکھا ہے اللہ کی عبادت کرنے کا. بولے جو تیتیو مانسر مدے جو جنگو تدا اللہ پاک رب العالمین رکھتے نار مادہ سے دوئی عبادت پر جنگو تا عبادت عبادت بڑی بڑی چار. اور بولے جو عبادت پر مدے اللہ پورا عبادت سے چھت تھا. ان میں سے سب سے افضل عبادت نماز کی ہے. আর বলেন এই চারটার মধ্যে সবচেয়ে বড় এবাদত হইল নমাজ. যাকাত সাল মে এক দফা ফরজ হতি হয় সিরফ মালদারো পে ফরজ হতি হয়. বলে যে দোস্ত যাকাত এটা বছরে একবার ফরজ হয় এবং শুধু যারা মালদার তাদের উপরেই ফরজ হয়. রমজান কে রোজে হরেক কো ফরজ হয় মগর সাল মে এক মহিনা হয় গ্যারহ মহিনে নহি হয়. বলে যে দোস্ত রমজান শরীফের রোজা সবের উপরেই ফরজ, গরিব গরিব সবের উপরে ফরজ, কিন্তু দোস্ত বছরে এক মাস মাত্র হইল বছরে রমজানের রোজা, বাকি এগারো মাস কোন রোজা নাই. হর জিন্দগি মে এক দফা ফরজ হ্যা ও ভি উস মালদার পর লিমান ইস্তাতা ইলাইহি সাবিলা, জানে আনে কা খরচা উসকে পাস হো. আর বলে যে দোস্ত হজটা জিন্দগিতে একবার মাত্র ফরজ হয়, কিন্তু এটা ওই সমস্ত মালদারের যার যাওয়া আসার খরচা তার কাছে আছে ওই পরিমাণে মাল থাকলে জিন্দগিতে একবার মাত্র হজ ফরজ হয়. নামাজ আল্লাহ নে হর ইনসান পে ফরজ ফরমাই হ্যায়. বলেন যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করছে. আর নামাজ কো ফরজ ফরমা কর আল্লাহ তাআলা নে ইয়ে পাবন্দি ভি লাগাই হ্যায় কি নামাজ এসে পড়ো জেসে মেরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া করতে থে. আর বলে যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করিয়া এই শর্ত লাগিয়ে দিচ্ছেন যে তোমরা ওইভাবেই নামাজ পড়তে হবে যেভাবে আমার হাবিবকে নামাজ পড়তে দেখতে. যে আদমি মেহনত করকে আপনি নামাজ কো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ কা নমুনা বানায়েগা, ইন্ন সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, উসকি নামাজ সহি নামাজ বান জায়েগি, وہ نماز اس کو بے حیائی رائے کے کوسے روکے. تو بڑے جی دوست یہ ویکتی محنت کر دے محنت کرے تار نماز کے رسول پاک صلی اللہ علیہ وسلم نماز مت بنائی دے, تو بڑے جی تار نماز کا حقیقت اوپر آس دے ایون تار نماز تاکہ انائے اور اشلیلتا تھے کہ تاکہ بیرو تو رکھے. تو رسول رسول پاک علیہ الصلوۃ والسلام کی نماز جیسی ہماری نماز بن جائے اس کے لیے چار چیزوں کو پہلے تیار کرنے کی ضرورت بولیں گے دوستو আমাদের নমাজটা রসুলের পাঁচ সালে ইসলামের নমাজের মতো হয়ে যায় এই জন্য চারটে জিনিস আমাদের নমাজের মধ্যে বাড়াইতে হবে আমাদের ইমান মিল গায়ব আমাদের দিল মে তৈয়ার হো বলে যে সবচেয়ে প্রথম জিনিস হইল ইমান মিল গায়ব আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে যদি আমারে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নে জিতনি গায়ব কি বাতো কি খবর দি হ্যায় হম হুজুর সে সুনে বগৈর উন তমাম বাতো কো সচ্চা মানতে বলে যে ভাই দুস্থ যত গুলু খবর গাইবের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন বলেন যে এগুলো সবকে আমরা হাত মারতে হবে তো আমি রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নামাজ কা আমারি নামাজ নমুনা বনে উসকে লিয়ে পহলি চিজ হ্যায় ঈমান বিল গায়ব কো আপনে দিল মে পাক্কা করনা মজবুত করনা বলে যে দুস্থ আমাদের নামাজটা রসুলে পাক আলাইহিস সালামের নামাজের মতো হওয়ার জন্য প্রথম শর্ত হইল যে আমাদের দিলের মধ্যে ইমান বিল গায়বকে মেহনত করে শক্তিশালী এবং পাক্কা করতে হবে ইমান বিল গায়ব তব পাক্কা হতা হয় জব মুমিন কে নজদীক এক বাদশাহ এক বুর্দা দোনো বরাবর হয়ে যায় বলে যে দুস্থ ইমান বিল গায়ব কখন পাক্কা হবে যখন ওই ইমানওয়ালার দৃষ্টিতে একজন বাদশাহ একজন মুর্দা সমান হবে বরাবর হবে যেসে মুর্দা আল্লাহ কে হুকুম কে বগৈর কুছ নহীঁ কর সকতা এসে দুনিয়া কা সবসে বড়া বাদশাহ আল্লাহ কে হুকুম কে বগৈর কুছ নহীঁ কর সকতা বলে যে দুস্থ যে মানে একজন মারা আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারবে না ঠিক দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী বাদশাহ আল্লাহর হুকুম কে বিনা কিছুই করতে পারবে না আল্লাহ জব চাহে জিস বাদশাহ কে চাহে জান কো নিকাল সকতা হ্যায় বলে যে আল্লাহ জাল্লা শানু যখন চান যে কোন বাদশাহকে চান তার জান আল্লাহ নিয়ে নিতে পারে দুসরি চিজ ইয়ে হ্যায় ঈমান বিল গায়ব হামারা তব কামিল হোগা জব হামারে নজদীক মিট্টি আর সোনা বরাবর হোগা বলে যে দুস্তর দ্বিতীয় হইলো আমাদের দিলের মধ্যে কখন ঈমান বিল গায়ব চা মজবুত হবে যখন আমাদের দৃষ্টিতে স্বর্ণ আর মাটি বরাবর হয়ে যাবে جیسے مٹی سے اللہ کے حکم کے بغیر کچھ نہیں ہو سکتا ایسے ساری دنیا کے سونے سے اللہ کے حکم کے بغیر کچھ نہیں ہو سکتا بولے جی دوستو یہ موقع دیکھی جی مٹی در اللہ کے حکم سارا کسی ہو دینا ٹھیک اتنی لوگ سونے در اللہ کے حکم بھی تو کسی ہو دینا ایمان بل غیب کامل تب ہوگا جبکہ ہمارے نزدیک مادے ہیں اور نام ہماری تعریف کرنے والا اور ہمیں برا کہنے والا یہ دونوں ہماری نگاہ میں برابر نہ ہو جائے بولے جی دوستو ওই সময় যে আমাদের ঈমান বিল গায়ব পাক্কা হবে যখন আমাদের সামনে আমাদের প্রশংসা করতে ওয়ালা আর আমাদের যারা বদনাম করবে দুজন যখন বরাবর হবে আমাদের দৃষ্টিতে তখনই যে ঈমান বিল গায়ব পাক্কা হবে اگر ہم کسی علاقے میں جائیں وہاں والے ہماری تعریف کریں ہم خوب تبلیغ کا کام کریں دوسرے علاقے میں جائیں وہاں والے ہمیں برا بھلا کہیں ہم تبلیغ کا کام چھوڑ دیں ایسا ہرگز نہیں کریں بولے جی دوستو کھلے علاقے سے گیلا مورا ہمارے خوب سمان کر لو ہمارا ہمارے خوب انسان لو تو ہمارے تبلیغ خوب کام کر لو আর যে এক এলাকায় গেলাম ওনারা আমাদের কথাও শুনলো না ওনারা আমাদের আরো উদ্ধার করলো কষ্ট দিল সেই কারণে আমরা তবলিগের কাম বাদ দিয়ে দিলাম তো বলে যে কোনোদিন এইরকম করবো না हमने तो तबलीग का काम इसलिए करना है क्योंकि अल्लाह ने हमें हुक्म दिया बोले जो दोस्त हम तबलीग के काम से क्यों करब ये जन्य हमारे करते हैं जो ये तबलीग के काम जन्य अल्लाह हमें हुक्म दे ये तो अल्लाह का हुक्म चाहे सारी दुनिया हमारी तारीफ करे या सारी दुनिया हमें बुरा भला कहे हम इससे मुतासिर नहीं होंगे हम अल्लाह के हुक्म से मुतासिर होकर तबलीग का काम करें বলে যে দুস্ত সারা দুনিয়ার মানুষে যদি আমাদের প্রশংসা করতে লাগে অথবা সারা দুনিয়ার মানুষে আমাদের বদনাম করতে থাকে তার কোন প্রভাব আমরা নিব না বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে হুকুম দিয়েছেন আমাদেরকে সেই হুকুমের প্রভাব নিয়ে আমরা সেই সর্ব অবস্থায় সেই দাওয়াতের কাম তবলিগের কাম করতে থাকি সারে ভাই এসকে লিয়ে তৈয়ার হ্যায় না কি হলেন ভাই সব তৈয়ার আছি তো সর্ব অবস্থায় তবলিগের কাম করতে ایمان دل غیب تیار کرنا نماز کو حضور کی نماز بنانے کے لیے یہ ضروری ہے بولے جی دوستو ایمان بل তৈয়ার করা বানানো, এটা রসুলের আমাদের নামাজকে নবী ওয়ালা নামাজ বানানোর জন্য অত্যন্ত জরুরি। আর এসি তারাতে নামাজ যে হজুর কি নামাজ কাজ নমুনা বনে গি বুরাই আর বেহায়াই কে কামো সে রোকে গি এসি নামাজ পড় কর জো হম আল্লাহ সে মানে গে আল্লাহ হামারি হর মুরাদ হমে আতা ফরমায়ে গে। বলেন যে যখন আমাদের নামাজ মেহরাজ করে নবী ওয়ালা নামাজ হবে, তো বলেন যে এই নামাজে তো আমাদেরকে বুরাই আর অন্যায় অশ্লীলতার থেকে বিরত রাখবে, আর এই নামাজ পড়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইব সব আল্লাহ আপনার কুদরতে পুরা করে দেবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কে পাস উনকা বাপ কা মানি আয়া। বলেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাছে ওনার বাগানের যে মালি ছিল সে আসলো, উসনে কাহা বারিশ নেই হুই জমিন খুশক হো গই পত্তে দরখতো মে গির রহে হ্যায় বারিশ কি জরুরত হ্যায়। এসে বললো বাগানে যে বাগানের মধ্যে যে চাকরি করতো মালি, সে এসে বললো যে বৃষ্টি হইতেছে না, পানি শুকাইয়া গেছে, যার কারণে আমাদের গাছের পাতাগুলো ঝরতেছে। তো হযরত আনাস ইবনে মালিক নে ওযু কে লিয়ে পানি মঙ্গওয়ায়া, ঘর কে অন্দর যাকর দো রকাত নফল পড়ে, আল্লাহ তুমি বারিশ কা ইন্তজাম ফরমা। বলেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পানি চাইলেন, পানি আনে উযু করলেন, ঘরে যাইয়া দুই রেখা নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহকে বললেন যে আল্লাহ আমার বৃষ্টির প্রয়োজন, আপনি বৃষ্টি দিয়া দেন। বলে আপনি দোয়াকে কবুল হয়ে কি বড়ি উম্মীদ ছিল। বলে যে ওনার দোয়া যে আল্লাহ কবুল করবেন এটার বহুত বড় ওনার আশা একদিন ছিল। তো আপনি মাকে মালিকও কাহা বাহার যাকে দেখো তো বাদল আসমান পে আয়া ইয়া নাহি আয়া। বলে যে দোয়া করার পরে ওনার মালিকে বললেন যে তুমি যাও যে দেখো বাহিরে বৃষ্টি আসতেছে কিনা। জেসে হলে ইয়কিন হ্যায় বটন দবায়েঙ্গে তো বিজলি চল পড়েগি, এসে ওর কোই ইয়কিন না, নামাজ পড়কে হম মাঙ্গেগে আল্লাহ জরুর হবে দেগা। বলে যে দোস্ত আমাদের যেই রকম ইয়কিন যে আমি সুইচ দিলি বাতি জ্বলিয়া উঠবে, আমাদের যেই রকম ইয়কিন বলে আছে যে সুইচ দেওয়ার সাথে সাথে বাতি জ্বলিয়া উঠবে, তা ওনার এইরকম ইয়কিন ছিল যে আমি নামাজ পড়লে জরুর আল্লাহ আমার দোয়াকে কবুল করবে। আপকে মালি নে বাহার দেখ কর আকে বতায়া আবে কোই বাদল আসমান পে নজর নাহি আয়া। বলে যে মালি বাহির দে এসে বললো এখন আসমানের মধ্যে কোন ধরনের বৃষ্টি দেখা যাইতেছে না। দোবারা নামাজ পড়ে দো রকাত ফির বাকে মালি কে আব যাকে দেখো। বলে দ্বিতীয় বার আবার নামাজ পড়লেন দুই রেখা, বলে বললেন এখন বাহিরে যাও যে দেখো কি আসমানে বৃষ্টি ধরছে কিনা। চৌথী দফা মে আকর উস বাগ কে মালি নে বতায়া কে পরিন্দে কে পর জিতনা বাদল আসমান কে কিনারে পে মুঝে নজর আয়া। বলে যে চতুর্থ বার এসে মালি বললো বাইরে থেকে যে হ্যাঁ আসমানের মধ্যে বাকির দানা পরিমাণে এত বৃষ্টি দেখা যাইতেছে। চূড়াতে বাদল জাদা আগে আ গে আর বারিশ বরসনে শুরু হো গে, বারিশ খতম হুই তো বাগ কা মালিক কহতা হ্যায় মানে আপনে ঘোড়ে পে বৈঠ কে বাগ কা চক্কর লগায়া, তো মে দেখ কে হেরান রহ গয়া, জহাঁ তক বাগ সাহ বারিশ ভি ওহীঁ তক, জহাঁ বাগ খতম আর বারিশ ভি খতম। বলে এমনি বৃষ্টির পিছনে আসলো মালি আইসা, তার বাগানে দেখলো যে বৃষ্টি হইতেছে, বলে যে উনি শহরের মধ্যে শহর হইয়া পুরা বাগান চক্ষু দিল, দিয়া বললো যে আশ্চর্য ব্যাপার আমাদের বাগান যতটুকু ছিল ততটুকুই শুধু বৃষ্টি হয়েছে, এর বাইরে এক ফোঁটা বৃষ্টি আর আসে নাই। মালিক রাজি আল্লাহ তাআলা আনহু উস ওয়াক্ত তক নামাজ পড়তে রহে জব তক উনকে মালিক নে আকর ইয়ে নাহি কাহা কি মুঝে বাগ মুঝে আসমান কে কিনারে পর পরিন্দে কে পর জিতনা বাদল কা টুকড়া নজর আ রহা। বলে যে হযরত আনাস মালিক রাজি আল্লাহ আনহু ওই সময় পর্যন্ত উনি নামাজই পড়তেছিলেন, যত সময় না ওনার মালি এসে খবর দিল যে আসমানের মধ্যে পাখির দানা পরিমাণে বৃষ্টি দেখা দিয়েছে, এর আগ পর্যন্ত উনি নামাজই পড়তেছিলেন। হম লোক তো আল্লাহ সে দোয়া করতে হ্যায় তো আমারা আন্দাজ ক্যা হতা হ্যায় জেসে এক আদমি হোটেল মে যাতা হ্যায় হোটেল কা আদমি আতা হ্যায় ও কহতা হ্যায় মুঝে ইতনে চাওয়াল লা কে দো, ইতনে মুঝে বিরিয়ানি লা কে দো, ইতনি মুঝে কোরমা লা কে দো, ফলানি চিজ ইতনি লা কে দো, এক দফা আদত দেতা হ্যায় ও সামান উসকা মর্জি কা আ জাতা হ্যায়, তো اللہ کے ہاں کوئی جا کر آرڈر اللہ کو ایسے نہیں دے سکتا جیسے انسان ہوٹل والے کو آرڈر دے سکتا. بولے دوست آج کے ہم نے دعا کری ہمارے دعاٹار ابستھائی جو ارکم ارکم ایک جن ہوٹلے گل যে বলে যে আমার এতটুকু ভাত দাও, এতটুকু তরকারি, এতটুকু সবজি, এতটুকু মাছ বা গোস্ত দাও. তো বলে যে সে অর্ডার দিল আর সাথে সাথে হোটেল ওলায় নিয়ে আসলো. তো বলে যে আমরা আজকে এরকম মনে করি দোয়া করে যে আল্লাহরে বললাম যে এইটা দিয়ে দাও, এটা দিয়ে দাও. বলেন যে দুষ্ট আল্লাহর উপরে কারো অর্ডার চলে না, যে এরকম হোটেলের উপরে চলে আল্লাহর উপরে কারো অর্ডার চলে না. আল্লাহ কি তো এতনি মিন্নত খুশামত কি যায় যে আল্লাহ তাআলা ہمارے مانگنے پر رحم کی بارش برسا دے. بولے جی دوست اللہ نے اتنے ہمارے خوش آمد کرتی ہمیں اتنے خوش آمد کرتی تھکتے ہمیں جا اللہ پاک رب العالمین ہمارے خوش آمد اوپر سنتشت ہو جا اللہ رحمت بشتی نازل کرے. ایمان بڑھتا ہے دعوت دینے سے دعوت سننے سے. بولے جی دوست اور ہمارے ایمان کا بارے کیمنے বলে যে দুষ্ট ইমান বাড়বে দাওয়াত দেওয়ার দ্বারা এবং দাওয়াত শোনার মাধ্যমেই ইমান বাড়বে. ইমান কি মসজিদ মে বেঠনে সে যে ইমান বাড়তা হ্যায়. বলে যে ইমানের মসজিদে যখন আমরা বসবো তো বলে যে তার দ্বারা ইমান বাড়বে. তালিম কে হলকে মে বেঠনে সে ভি ইয়াকিন মে ইজাফা হোতা হ্যায়. এমনি ভাবে যখন আমরা তালিমের হালকায় বসবো তো এর দ্বারা আমাদের ইমান বাড়তে থাকবে. اللہ کا ذکر کرنا دھیان جما کر یہ بھی اللہ کے طرف سے ہمارے یقین کو بڑھانے والا عمل ہے. اور بولے جی جہاں ہم اللہ دھیان نے ساتھ ذکر کرتے تھکو بولے جی اللہ دھیان ساتھ دھیان لگے جہاں ہم ذکر کرو تو یہ عمل تو ہمارے ایمان کے بڑھائی سے تھکے. اب عبادت ہماری رسول پاک علیہ السلام کے نمونے پہ آ جائے اس کے لیے دوسرا کام ہے فضائل کی تعلیم میں بیٹھنا. بولے جی دوست ہمارے سب عبادت رسول پاک صلی اللہ علیہ وسلم مت ہو جائے یہ جن ہمارے دنیا جنس کی لگے بولے جی سینا لگے فضائل علم کے ساتھ ہوئی جائے. تو فضائل کی تعلیم مسجد میں بھی آدھا گھنٹہ روزانہ ہر گھر میں بھی آدھا گھنٹہ روزانہ. বলে যে এই জন্য আমাদের রোজানা মসজিদের মধ্যে আধা ঘন্টা ভাজাইলে তারিম করতে হবে, ঘরের মধ্যে ভাজাইলে তারিম আধা ঘন্টা করতে হবে. কন কন আপনি ঘরে মে চালাইবে আধা ঘন্টা কে তালিম ভাই কে কে আছেন ঘরের মধ্যে আমরা তালিম করব আধা ঘন্টা ভাজাইলে. আল্লাহকে জিকির করলে সে ভি ঈমান বাড়তা হ্যায়. বলে যে আল্লাহর জিকির করার দ্বারাও ঈমান বাড়ে. তিন তসবিহ সুবহ তিন তসবিহ শাম তিন তসবি সকালে পড়তে হবে এবং তিন তসবি বিকালে পড়তে হবে. মানা মতলব মে গৌর করতে কিন্তু বলেন যে এখানে এমনি পড়লেই হবে না, বলকে তার মায়ার দিকে অর্থর দিকে খেয়াল করে চিন্তা খেয়াল নিয়ে ধ্যান নিয়ে পড়তে হবে. আর আল্লাহ সে দোয়া করকে মাগনা ঈমান কে তাকতওয়ার হোনে কো ইস দোয়া সে ভি আপনে ঈমান মে তাকত আয়ে. আর বলেন যে দোস্ত আল্লাহর কাছে দোয়াও করতে হবে ঈমান কে শক্তিশালী বানাইয়া দেওয়ার জন্য. তো বলে যে যখন দোয়া করতে থাকবো সেই দোয়ার দ্বারা আমাদের ইমান শক্তিশালী হইতে থাকবে. নবীর তো ইমান হামেশা বাড়তা হয়ে রাখতো, নবীদের ইমান সর্বদা শুধু বাড়তেই থাকতো. ফেরেশতাদের কা ইমান এক হাল পে রাখতো আর ফেরেশতাদের ইমান এক অবস্থায় থাকে. মুসলমানের কা ইমান ঘটতা ভি হ্যায় বাড়তা ভি হ্যায়. আগে ইমান কো বাড়ানে ওয়ালে আসবাব ইখতিয়ার করেঙ্গে তো বাড়েগা, ইমান কো কমজোর করনে ওয়ালে আসবাব ইখতিয়ার করেঙ্গে তো কমজোর হোগা. বলে যে দুষ্ট কিন্তু ইমানওয়ালা মুমিনের ইমান বাড়েও কমেও ওই সমস্ত আসবাব আর মাধ্যম যদি সে গ্রহণ করে যার দ্বারা ইমান বাড়ে তাহলে তার ইমান বাড়তে থাকবে, আর ওই সমস্ত আসবাব মাধ্যম ধরে যেগুলোর দ্বারা তার ইমান কমে তো তার ইমান কমতে থাকবে. আর তারে ভাই রোজানা ইমান বাড়ানে মানে আমাল কিয়া করে মেরে ভাই. ভাই রোজানা আমরা প্রত্যেকে ইমান বাড়াইবার আমল গুলো করতে থাকবো. তো فضائل کی کتابوں سے آپ حضرات نماز کے فضائل کو اپنے سینے میں لے آئے. بولے جی دوستو فضائل عمل مدد بولے جی فضائل جی ہم سنبو بولے جی سی گھر مدد نماز سے فضائل بلا سی گلا ہم سینار مدد تھکتے ہیں. اگر سارے قرآن کا حافظ بن جائے تو نور نارا نور, ورنہ اتنا قرآن پڑھنا ضروری ہے جتنے قرآن سے کے بغیر نماز نہیں ہوتی. বলে যে দুষ্ট কোরআন শরীফ পুরাটার হাফিজ হইলে তো নূর নালানো হইল, সবচেয়ে ভালো কথা। কিন্তু যদি বইটা পুরা কোরআনের হাফিজ নাও হইতে পারি, তো কমাসকম ওই পরিমাণে আমার কোরআন শরীফ হিফজ করতে হবে যে পরিমাণে আমার নামাজের মধ্যে প্রয়োজন। এটা প্রত্যেকের উপরে ফরজ এবং জরুরি। মুফতি সাহেবান সে নামাজকে মাসাইল মালুম করনে হোগে। আর বলে যে মুফতি সাহেবের কাছ থেকে আমাদের মাসাইল কেউ শিখতে হবে। আল্লাহকে রাজি করলে জজ্বা ভি তৈয়ার করা হোগা। আর বলে যে ভাই নামাজের দ্বারা আল্লাহকে রাজি করার জজ্বাও দিলের মধ্যে বানাইতে হবে। ইন তমাম চিজোঁ কো নামাজ কি হাডিয়া মে হমে ইকজান বানানা হোগা। আর বলে যে এগুলো সবগুলোকে নামাজের হাড্ডির মধ্যে এনে এক করতে হবে। হদিয়া কলম ইসলিয়ে ইস্তেমাল কিয়া হলওয়া পকানা হো কিসি জমাত কে সাথী নে তো পহলে ক্যা করেগা বাজার মে যাকর সুজি চিনি ঘি রুকেড়া আর কিশমিশ বাদাম জো কুছ ডাল লে অলগ অলগ খরিদ কে লায়েগা ফির ডেগচি কো উপর চড়ায়েগা উসমে ঘি ডালেগা ফির সুজি ভি ডাল দেগা সুজি কো ইতনি দের গরম করেগা জিসমে ও সুরখ হো জায়েগা বাকি চিজে ডাল দেগা এসা হো যায়গা কি সমস্যা আপনি হলওয়া নে কাহ রে।